সূরা কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আবার পাহারাদার কুরাইশ বংশের প্রতিরক্ষার জন্য, তাদের প্রতিরক্ষা শীত ও গরমকালের সফরের জন্য, তাদের এ ঘরের মালিকের ইবাদত করা উচিত, যিনি ক্ষুধায় তাদের খাবার সরবরাহ করেছেন এবং তিনি তাদের ভয় ভীতি থেকে নিরাপদ করেছেন।